রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কিছু মর্যাদা বা ফাজাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এই প্রসঙ্গে ছয়টি পয়েন্টে হাদিসগুলোকে আমরা উল্লেখ করার চেষ্টা করব। এক নম্বরে আসবে ওমর ইবনে খাত্তাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্নে দেখেছেন, তার মধ্যে একটি স্বপ্নের বর্ণনা। দুই নম্বরে আমরা উল্লেখ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাবের মধ্যে থাকা ঘৃণা বা আত্মমর্যাদাবোধকে শনাক্ত করেছেন। তৃতীয় পয়েন্টে আমরা উল্লেখ করব ওমর ইবনে খাত্তাব তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে ভালোবাসার মানুষ। চতুর্থ পয়েন্ট, ওমর ইবনে খাত্তাব তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি। পঞ্চম পয়েন্ট, সাহাবিদের মধ্যে তারা ওমর ইবনে খাত্তাবকে আবু বকর সিদ্দিকের পরেই শ্রেষ্ঠ মনে করতেন। এবং সবশেষে ষষ্ঠ পয়েন্টে আমরা উল্লেখ করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি ঘটনা। প্রথমে আমরা চলে যাচ্ছি বুখারীর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাবকে একটি স্বপ্নে দেখেছেন এবং আমরা দেখতে পাই শুধু একবার নয়, বিভিন্ন ঘটনায় বহুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাবকে স্বপ্নে দেখেছেন। সুতরাং এটাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি উচ্চ মর্যাদার স্বতন্ত্র প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কল্যাণকর অবস্থায় স্বপ্নে দেখেছেন। বুখারীর হাদিসে আমরা দেখতে পাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখছেন, তিনি বলছেন যে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমি একটি কুয়োর কাছে, এরপর আমি সেই কুয়ো থেকে আল্লাহর ইচ্ছা অনুসারে পানি উঠালাম। এরপর আবু কুহাফার পুত্র আবু বকর সেখানে আসলেন, তিনি বালতি হাতে নিলেন এবং এক বা দুই বালতি সেখান থেকে উঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আবু বকরের পানি উত্তোলনের মধ্যে কিছুটা দুর্বলতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু ইয়াগফিরু লাহু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করলেন। এরপর ওমর আসলেন এবং সেই বালতি হাতে নিলেন, তখন সেই বালতি একটি বিরাট আকারের বালতিতে পরিণত হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি মানুষদের মধ্যে কোনো আবকারী বা মহাবীরকেও দেখিনি এভাবে সেখান থেকে পানি তুলতে। ওমর অত্যন্ত শক্তির সঙ্গে সেখান থেকে পানি তুলছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এত বেশি পরিমাণে পানি উত্তোলন করলেন যে কুয়োর আশেপাশে পানি জমে গেল, এমনকি লোকেরা সেখানে তাদের উটগুলোকে নিয়ে আসলো সেই স্থান থেকে পানি পান করানোর জন্য এবং শেষ পর্যন্ত তারা তাদের উটগুলোকে পানি পান করিয়ে উটগুলোকে নিয়ে উটশালাতে ফেরত গেল। এই স্বপ্নের ব্যাখ্যা কী? ওলামায়ে কেরাম তারা এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেছেন। এই স্বপ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুয়ো থেকে পানি তুলছিলেন, এর মাধ্যমে লোকেদের উপকার হচ্ছিল, পরবর্তীতে আবু বকর সিদ্দিক এবং শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা বালতি দিয়ে পানি উত্তোলন করছিলেন। ওলামায়ে কেরাম বলেছেন যে প্রথম দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে আবু বকর সিদ্দিক এবং সবার শেষে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর অর্থ বা ব্যাখ্যা হচ্ছে এর মাধ্যমে কুয়ো থেকে পানি উত্তোলনের মাধ্যমে মূলত তাদের খিলাফতকে বোঝানো হয়েছে। আবু বকর সিদ্দিকের পানি উত্তোলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা ছিল দুর্বল। এর কারণ হচ্ছে খলিফা হিসেবে আবু বকর সিদ্দিকের সময় ছিল অতি সংক্ষিপ্ত, মাত্র দুই বছর তিন মাস দশ দিন বা দুই বছরের কিছু বেশি সময়, যেটা সময় হিসেবে খুবই সংক্ষিপ্ত। এটাকেই স্বপ্নে দেখানো হয়েছে দুর্বল পানি উত্তোলন হিসেবে। অপরদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন শক্তিশালী মহাবীরের মতো পানি উত্তোলন করছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল সেটা ছিল প্রায় দশ বছরের মতো এবং সেই সময়টা ছিল ইসলামের স্বর্ণালী যুগের অন্যতম একটি সময়। ওমর ইবনে খাত্তাবের সময়ে মুসলিমরা সমস্ত রকমের ফিতনা থেকে মুক্ত ছিল এবং খুবই শক্তিশালী একটি অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতপ্রাপ্ত অবস্থায় তারা ছিলেন। সেই সময়ে সকল দিক থেকেই মুসলিম উম্মার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে এসেছিল, ইলমের দিক থেকে, ইসলাম প্রচার প্রতিষ্ঠার দিক থেকে এবং জিহাদের দিকেও। একটি বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাবের সময়ে ছোট বড় সব কিছু মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি নগর মুসলিমরা বিজয় করেছিলেন। আফ্রিকা, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, সমস্ত পৃথিবীতে দ্রুত ইসলাম ছড়িয়ে যাচ্ছিল। একদিকে মুসলিম উম্মার প্রশাসনিক শক্তি, প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠা, অপরদিকে অর্থনৈতিক দিকে, সম্পত্তির দিক থেকে মুসলিমরা সেই সময়ে আল্লাহর ইচ্ছায় সম্পদশালী হচ্ছিলেন। সুতরাং এই হাদিসের মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন। আরেকটি স্বপ্নে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে দেখেছেন এবং সেখানে ওমরের মধ্যে থাকা যে আত্মমর্যাদাবোধ সেই বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনাক্ত করেছিলেন। স্বপ্নের বিষয়টি প্রসঙ্গে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পর সাহাবাদের দিকে যখন ঘুরে বসতেন তখন তিনি প্রায়ই তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে কি কেউ গত রাতে কোনো স্বপ্ন দেখেছ। সাহাবা ইকরাম যখন তাদের স্বপ্নগুলোকে রাসূলের কাছে বর্ণনা করতেন আল্লাহ রাসূল তখন সেই স্বপ্নগুলোকে ব্যাখ্যা প্রদান করতেন। আবু বকর সিদ্দিক তিনিও সেই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন। স্বপ্নগুলো তাদের জন্য ছিল, সাহাবা ইকরামের জন্য ছিল সুসংবাদস্বরূপ আল্লাহর পক্ষ থেকে। সাধারণভাবে বর্তমান সময়ে আমরা অনেক সময় স্বপ্নের বিষয়গুলোকে গুরুত্বহীন বা আমরা যা মনে চিন্তা করি তারই একটি প্রতিফলন এভাবে দেখে থাকি। কিন্তু হাদিস কী বলছে? প্রথমত, নবীদের ব্যাপারে আমরা জানি যে তাদের যে স্বপ্ন সেগুলো সত্য বাস্তব এবং সেগুলো ওহির অন্তর্ভুক্ত। অপরদিকে যারা নবী নন তাদের ক্ষেত্রে তারা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সত্যবাদী হবেন তাদের স্বপ্নগুলো তত বেশি সত্য পরিণত হয়ে থাকে। তিরমিজিতে এই প্রসঙ্গে একটি হাদিস আমরা দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যখন শেষ সময় চলে আসবে, কিয়ামতের সময় কাছে চলে আসবে, তখন একজন মুসলিম বা মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে এবং যেই ব্যক্তি যত বেশি পরিমাণে সত্যবাদী তার স্বপ্নও তত বেশি পরিমাণে সত্য হবে। এবং একজন মুসলিমের স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন স্বপ্ন হচ্ছে তিন ধরনের। প্রথমত, ভালো স্বপ্ন, সুস্বপ্ন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদস্বরূপ। আরেক ধরনের স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যা একজন মুমিনের জন্য কষ্ট বা ক্লেশের কারণ হয়ে যায়। সেই স্বপ্নগুলোর মাধ্যমে শয়তান একজন মুসলিমের অন্তরে দুর্ভাবনা সৃষ্টি করে, খারাপ অনুভূতি সৃষ্টি করে। তৃতীয় ধরনের স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা হচ্ছে সাধারণ মানুষ যা চিন্তা করে সেটাকে এই স্বপ্নের প্রতিফলন হিসেবে দেখে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে তাহলে সে যেন উঠে যায় বা পার্শ্ব পরিবর্তন করে এবং বাম দিকে ফিরে থুথু নিক্ষেপ করে এবং যেন সেটাকে কারো কাছে প্রচার না করে, না বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন স্বপ্নে বেরি দেখা, হাতের বেরি, পায়ের বেরি, হ্যান্ডকাফ, এটাকে দেখা আমি ভালোবাসি, আমি পছন্দ করি, তবে গলায় বেরি দেখা আমার কাছে অপছন্দনীয়। পায়ের বেরি কিংবা হাতের বেরি এটা হচ্ছে দিনের ক্ষেত্রে একজন ব্যক্তির দৃঢ়তার প্রতীক। সুতরাং হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্নের একটি গুরুত্ব রয়েছে। একজন মুসলিমের জন্য যখন সে আল্লাহর সঙ্গে সত্যবাদী তার ক্ষেত্রে যখন আল্লাহর পক্ষ থেকে সে ভালো স্বপ্ন দেখে এটা হচ্ছে তার জন্য একটি সুসংবাদস্বরূপ। স্বপ্নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে যে স্বপ্ন এমন কিছু নয় যার মাধ্যমে আল্লাহর শরীয়ত পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ ইসলামে যে বিষয়গুলো বৈধ বা অবৈধ সেটা সেভাবেই থাকবে, স্বপ্নে কোনো কিছু দেখার কারণে সেই বিধিনিষেধ পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তি সে স্বপ্নে দেখল যে একটি আলো কিংবা একটি অদৃশ্য কণ্ঠস্বর তাকে বলছে যে হে অমুক, তুমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একজন ব্যক্তি এবং তুমি ইবাদত করতে করতে এমন একটি স্তরে এসেছো যে এখন আর তোমার আল্লাহর ইবাদত করতে হবে না, তোমার সালাত আদায় করতে হবে না। এই ধরনের স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ শরীয়তে যেটা হালাল সেটা হালাল থাকবে, যেটা হারাম সেটা হারাম থাকবে, স্বপ্নের মাধ্যমে এই বিষয়গুলো কখনোই পরিবর্তিত হবে না। কেননা অনেক সময় শয়তান মানুষকে নানা রকম বিভ্রান্তিকর বিষয় স্বপ্নে দেখিয়ে বিভ্রান্তিতে ফেলে দিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন সেখানে তিনি ওমর ইবনে খাত্তাবকে দেখেছিলেন, সেই হাদিসের দিকে এবার আমরা যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম এবং সেখানে জান্নাতে আমি রুমাইসাকে দেখেছি। রুমাইসা তিনি ছিলেন আনসারি সাহাবি আবু তালহার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে আমি কারো একজন পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম জান্নাতে। আমি জিজ্ঞাসা করলাম এটা কার পায়ের আওয়াজ, আমাকে বলা হলো এটা হচ্ছে বিলালের পায়ের আওয়াজ। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরপর আমি একটি সুন্দর প্রাসাদের কাছে আসলাম এবং দেখলাম প্রাসাদের কাছেই একজন মহিলা উযু করছেন। আমি জানতে চাইলাম কার প্রাসাদ, আমাকে বলা হলো এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার প্রাসাদ। রাসূলুল্লাহ বললেন যে আমি প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইলাম কিন্তু তখন আমার মনে জেগে উঠল যে ওমর ইবনে খাত্তাবের মধ্যে থাকা ঘিরা সেই বিষয়টি, কাজে আমি তখন অন্যত্র হেঁটে চলে গেলাম। ঘিরা এর বাংলা কোনো সঠিক প্রতিশব্দ নেই, তবে অনুবাদের ক্ষেত্রে সেটাকে আমরা এভাবে বলতে পারি যেটা হচ্ছে এক ধরনের রক্ষণাত্মক ঈর্ষাবোধ বা প্রোটেকটিভ জেলাসি। ঘিরা বিষয়টা এমন যেটা হচ্ছে যে আমরা আমাদের আত্মমর্যাদা বা আত্মসম্মান বোধের একটি অংশ যা কিনা আমরা আমাদের পরিবারের অধীনস্থ মহিলাদের ব্যাপারে অনুভব করে থাকি। যেমন একজন বাইরের লোক বা গায়ের মাহরাম ব্যক্তি সে যদি বাইরে থেকে এসে আমার পরিবারের নারী সদস্যদের সঙ্গে শরীয়তের সীমার বাইরে গিয়ে মেলামেশা শুরু করে, কথাবার্তা বলতে শুরু করে কিংবা তাদেরকে বিরক্ত করতে শুরু করে, এই বিষয়টি স্বাভাবিকভাবেই একজন আত্মমর্যাদাশীল পুরুষের মধ্যে সম্ভ্রমবোধ বা ঘিরা উদ্রেক করবে। অপরদিকে যারা এই বিষয়গুলোকে অনুভব করেন না তাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয়ে থাকে তারা হচ্ছে দায়ুস, অর্থাৎ যারা নিজেদের পরিবারের মধ্যে অশ্লীলতাকে আশ্রয় দিয়ে থাকেন। একটি হাদিস থেকে আমরা জানি যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবেন না, দায়ুস তাদের মধ্যে একজন। সুতরাং ঘিরা বা পরিবারের নারী সদস্য অধীনস্থ যারা তাদের ব্যাপারে আত্মমর্যাদা অনুভব করা, এটি একটি ভালো গুণ, একটি সদ্গুণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শনাক্ত করেছেন, যা কিনা ওমর ইবনে খাত্তাবের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওমরের মধ্যে এই গুণটি ছিল, সে কারণে তিনি ওমরের প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইলেন না, কেননা ওমর ইবনে খাত্তাব তিনি তার স্ত্রী, তার কন্যাদের ব্যাপারে, তার মেয়েদের ব্যাপারে খুবই রক্ষণাত্মক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রসঙ্গটি বর্ণনা করলেন, ওমর ইবনে খাত্তাব তিনি কেঁদে ফেললেন, তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টি আপনার জন্য নয়, অর্থাৎ আপনার ব্যাপারে, আপনার প্রসঙ্গে আমি কী রক্ষণাত্মক ঈর্ষা অনুভব করতে পারি, কারণ একজন নবী তিনি হচ্ছেন তার উম্মতের ক্ষেত্রে পিতার সমতুল্য। সুতরাং এটা বাইরের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমি কোনো ঘৃণা অনুভব করি না। এই হাদিসের আরেকটি লক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে একজন মহিলা সেখানে ওযু করছিলেন জান্নাতের একটি প্রাসাদের বাইরে। জান্নাতের বিষয়গুলো সম্পর্কে আমরা জানি যে সেখানে সালাত যেভাবে দুনিয়াতে আমরা আদায় করি সেই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকবে না, কাজেই সেই মহিলা সেখানে কেন উজু করছিলেন, জান্নাতে উজু করার কারণ কী, কোনো প্রশ্নই অবান্তর নয় যখন সেই প্রশ্নের সঠিক উত্তর কারো কাছে জানা থাকে। ওলামায়ে কেরাম তারা স্বপ্নের এই প্রসঙ্গটি এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তাদের আলোচনাতে তারা এই প্রশ্নটিকে উল্লেখ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আন-নাওয়াবী অথবা ইবনে হাজার আল-আসকালানী তাদের দুইজনের একজন তারা বলেছেন যে এখানে উজু করা এর অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ জান্নাতে সেই মহিলাটি উজু করছিলেন নিজেকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য। সুতরাং যতবার তিনি উজু করছিলেন এর মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছিল। সুতরাং জান্নাতে সেই উজু করা এটা সালাত আদায় করার জন্য নয়, বরং সৌন্দর্য বৃদ্ধি করার একটি মাধ্যম হিসেবে সেই মহিলা করছিলেন। অন্যান্য হাদিস থেকে আমরা দেখতে পাই কিয়ামতের ময়দানে মুসলিম যারা দুনিয়াতে উজু করেছেন, সালাত আদায় করেছেন, তাদের সেই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঔজ্জ্বল্য দান করবেন, নূর দান করবেন, যেটা তাদের সম্মানের কারণ হবে, মর্যাদার কারণ হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে সেই ওযুর অঙ্গপ্রত্যঙ্গের সৌন্দর্যের মাধ্যমে শনাক্ত করতে পারবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার প্রসঙ্গে তৃতীয় পয়েন্টে আমরা চলে যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব তিনি ছিলেন আল্লাহ রাসূলের দ্বিতীয় সবচেয়ে ভালোবাসার মানুষ। ওমর ইবনে খাত্তাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন। সহিহ বুখারীতে এই প্রসঙ্গে একটি হাদিস আমরা দেখতে পাই, ওমর ইবনে খাত্তাব তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিহি, অর্থাৎ আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের প্রাণ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সেই সত্তার কসম করে আমি বলছি যার হাতে আমার জীবন, এমনকি তোমার কাছে তোমার নিজের প্রাণের থেকেও আমাকেই বেশি প্রিয় হতে হবে, আমাকেই বেশি ভালোবাসতে হবে। তখন ওমর ইবনে খাত্তাব তাকে বললেন, এখন আমি আল্লাহর কসম করে বলছি যে আপনি আমার কাছে আমার নিজের জীবনের থেকেও, আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল আন ইয়া ওমর, এবার হয়েছে হে ওমর, অর্থাৎ এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমাদের কোনো একজন ব্যক্তি মুমিন হতে পারবে না, ইমানওয়ালা ইমানদার ব্যক্তি হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান, এমনকি সমস্ত মানুষের থেকেও বেশি প্রিয় হই। সুতরাং হাদিস থেকে আমরা বুঝতে পারছি, যদি আমরা মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর থেকেই বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জীবনের থেকেও, নিজের পিতা, নিজের সন্তান, সমস্ত মানুষের থেকেও যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব তিনি খুবই স্পষ্টভাষী এবং সোজাসাপটা একজন মানুষ ছিলেন, তার অন্তরে যা থাকতো সেটা তিনি মুখের কথাতে প্রকাশ করে দিতেন। প্রথমত শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে আমি আমার নিজের জীবনকেই তো সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি তিনি হচ্ছেন আপনি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের মধ্যে এই বিষয়টিকে সংশোধন করে দিয়ে বললেন যে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকেও তুমি আমাকে বেশি না ভালোবাসবে, আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত হবে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নিজের বিষয়টিকে সংশোধন করে নিলেন এবং বললেন যে এবার আপনি আমার কাছে আমার নিজের জীবনের থেকেও বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার হয়েছে। ভালোবাসা এই বিষয়টিকে আমরা কীভাবে বুঝে থাকি? অনেক সময় আমাদের কাছে এটা মনে হয় যে ভালোবাসা এটা তো শুধুমাত্র একটি অন্তরের বিষয়, আবেগের বিষয় বা অনুভূতির বিষয়, বিমূর্ত এক ধরনের অনুভূতি। কিন্তু বাস্তবে ভালোবাসা বাইরের কাজের সঙ্গেও যুক্ত। সাহাবায়ে কেরাম তারা ভালোবাসাকে শুধুমাত্র অন্তরের কোনো নিছক অনুভূতির সঙ্গে যুক্ত এভাবে বুঝতেন না, বরং এটাকে তাদের কাজের মাধ্যমেও তারা প্রকাশ করতেন, প্রকাশ ঘটাতেন এবং সেই অর্থেই তারা বুঝতেন। ওমর ইবনে খাত্তাব তিনি বুঝতে পারলেন এই ভালোবাসার অর্থ কী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রসঙ্গ আসবে, এর অর্থ হচ্ছে তাকে আনুগত্য করতে হবে সর্ব অবস্থায়। এর অর্থ যদি এটা হয় প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করা, তাহলে সেটাও করতে হবে। সুতরাং যখন কোনো একটি কঠিন পরিস্থিতি আসবে, যখন পরীক্ষা আসবে, যখন কোনো একটি বিষয়কে বেছে নিতে হবে, একদিকে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের সুখ, কিংবা অপরদিকে আমি যাকে ভালোবাসার দাবি করছি তার আনুগত্য, তার অনুসরণের বিষয়টি, সেই ক্ষেত্রে যে বিষয়টিকে আমি বেছে নিব কিংবা প্রাধান্য দিব, তার মাধ্যমেই ফুটে উঠবে আসলে আমি কোন বিষয়টিকে বেশি ভালোবাসি, নিজেকে নাকি যাকে আমি ভালোবাসার দাবি করছি তাকে। কাজেই যদি কোনো একজন ব্যক্তি সে দাবি করে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, তাহলে তাকে এর জন্য কুরবানি করতে প্রস্তুত থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছু কোনো একজন ব্যক্তি উৎসর্গ করতে পারে, তাহলে তার মাধ্যমে প্রমাণিত হবে যে সেই ব্যক্তি বাস্তবেই আল্লাহ রাসূলকে সব কিছুর থেকে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে রাসূলকে অনুসরণ করো, তার আনুগত্য করো। ফাত্তাবিউনি, সেই ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের ভুল ত্রুটি, গুনাহ, অপরাধ এগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গাফুরুর রহিম। সুতরাং আয়াতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের নির্দেশিত পথে চলতে হবে, তাকে অনুসরণ করতে হবে। সেই ক্ষেত্রে বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি আমাদের ভুল ত্রুটি, আমাদের অপরাধ, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গাফুরুর রহিম। সুতরাং ভালোবাসার বিষয়টিকে নিছক অন্তরের কিছু বিমূর্ত অনুভূতির সঙ্গে সংযুক্ত রেখে সীমাবদ্ধ থাকা, সন্তুষ্ট হওয়ার মধ্যে শেষ হয়ে যাওয়ার অবকাশ নেই। কিছু কিছু মানুষ অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসাকে এই অর্থেই বুঝে থাকেন যে তার সামনে আমরা কিছু নাত রচনা করলাম, কিছু কবিতা রচনা করলাম, তার কিছু গুণকীর্তন করলাম, কিছু নাসিদ রচনা করলাম, এটাই যথেষ্ট। কিংবা অনেকে বুঝে থাকেন যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করার অর্থ হচ্ছে যে তার কিছু বাহ্যিক সুন্নাহকে আমরা অনুসরণ করলাম, কিন্তু যে আদর্শের জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে কাটিয়েছেন তার জন্য কোনো কিছু করার তাগিদ আমরা অনুভব করি না, এগুলো ভালোবাসার সঠিক অর্থ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবে ভালোবাসার অর্থ হচ্ছে তার সম্পূর্ণ জীবনকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ের কারণে কী আদর্শের ভিত্তিতে তার জীবনকে কাটিয়েছেন, কোন বিষয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সেটাকে বোঝা এবং দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার সময়গুলো কীভাবে কাটিয়েছিলেন, সেখানে তিনি আল্লাহর রাস্তায় শত্রুদের বিরুদ্ধে একদিকে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, আরেক দিকে যুদ্ধের বাইরেও মদিনার যে লম্বা সময় নাগরিক জীবন সেটা কাটিয়েছেন। সেই সময় তিনি ইলমের শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে, কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছেন, তাদের বিভিন্ন প্রয়োজনগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করেছেন, মুসলিমদের নিরাপত্তা বিধানের চেষ্টা করেছেন এবং একটি সম্পূর্ণ ইসলামী জীবন কাঠামো, জীবন বিধানকে প্রতিষ্ঠা করে গিয়েছেন যেন মুসলিমরা বাধামুক্তভাবে নিরাপত্তার সঙ্গে আল্লাহর দিন পালন করতে পারে, মুসলিম হিসেবে যেন তারা বেঁচে থাকতে পারেন, ইসলাম পালন করতে পারেন এবং সারা দুনিয়াতে যেন এই বিষয়গুলো ছড়িয়ে যায়। এগুলোই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা এবং তার জীবনের সুন্নাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে এই কাজগুলোকেও আমাদেরকে ভালোবাসতে হবে, তার চলার পথকেও আমাদের ভালোবাসতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিয়ে বললেন, আয়েশা। আমর জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাচ্ছিলাম যে পুরুষদের মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পিতাকে, অর্থাৎ আবু বকর সিদ্দিক, তাকে আমি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। আমর ইবনে আস তিনি যে অন্তরের ইচ্ছা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন সেটা হচ্ছে যে তিনি জানতে চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটুকু ভালোবাসেন। যে কোনো একজন সাহাবী চাইতেন, মনের গভীর থেকেই চাইতেন যে তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ভালোবাসাপ্রাপ্ত মানুষ হতেন, যদি তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণে তারাও ছিলেন সবচেয়ে অগ্রগামী। এরকম একটি অবস্থা নিয়ে আমর জিজ্ঞাসা করলেন যে আবু বকরের পর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আবু বকর সিদ্দিকের পর পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই ঘটনাটিও আমরা দেখতে পাচ্ছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে একটি উজ্জ্বল প্রমাণ। চতুর্থ পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি এবং এই সুসংবাদ তিনি একবার নয় একাধিকবার পেয়েছেন আল্লাহ রাসুলের কাছ থেকে। মক্কায় যখন ছিলেন তখন তিনি সেই হাদিসের অংশ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে দশজন সাহাবির নাম একত্রে উল্লেখ করেছিলেন, যাদেরকে আমরা বলে থাকি আশারা মুবাশশারা, সেখানে ওমর ইবনুল খাত্তাবের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওমর ইবনুল খাত্তাব জান্নাতে সুসংবাদ পেয়েছেন। এর বাইরেও বিভিন্ন ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এমনই একটি হাদিস, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি। এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে এসেছে, বুখারী মুসলিম রিয়াদুস সালিহীন বিভিন্ন স্থানে হাদিসটি রয়েছে। আবু মুসা আল আশআরি তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে তিনি একদিন অজু করে ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং বললেন যে আমি ইচ্ছা করলাম যে আজকের সময়টা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাহাবতে কাটাবো, সারাদিন তার সঙ্গেই আমি থাকব। মসজিদে আসলাম, সেখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজলাম, জিজ্ঞাসা করলাম, কিন্তু তাকে সেখানে তিনি পেলেন না। তখন সাহাবা ইকরাম তার ইশারায় বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটাতে গিয়েছেন। আবু মুসা বললেন যে আমি তার পায়ের চিহ্ন অনুসরণ করে সেদিকে রওনা হলাম এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুয়োর ধারে সেখানে প্রবেশ করেছেন, বীরে আরিস সেখানে প্রবেশ করেছেন। সেই স্থানটি ছিল একটি বাগানের মতো, যার চতুর্দিকে ছিল দেয়াল ঘেরা একটি ফটক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভেতরে, সেই বাগানের ভেতরে একটি কুয়োর ধারে বসে নিজের মতো বিশ্রাম করছেন। আবু মুসা বলছেন যে আমি দরজার কাছে বসে পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন সেরে উযু করলেন। তখন আমি উঠে তার দিকে গেলাম, গিয়ে দেখি যে তিনি কুয়োর ধারে, আরিস কুয়োর ধারে বসা অবস্থায় আছেন এবং কুয়োর চত্বরে তার উভয় হাঁটুর নিম্নদেশ বা পায়ের নিচের অংশ খোলা আছে, সেটাকে তিনি কুয়োর মধ্যে ঝুলিয়ে দিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম এবং ফেরত এসে দরজায় পাহারার কাজে বসে গেলাম। আমি মনে মনে ভাবলাম যে আজকের দিন আমি হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারোয়ান, তার দ্বাররক্ষী। এমন সময় আবু বকর সিদ্দিক তিনি দরজায় টোকা দিলেন। আমি বললাম যে কে এসেছেন? তিনি বললেন আমি আবু বকর। আমি বললাম থামুন। আমি গিয়ে বললাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু মুসা আল আশআরি তিনি গেলেন এবং গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এসেছেন, তিনি প্রবেশের অনুমতি চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাকে অনুমতি দাও এবং সেই সঙ্গে তাকে জান্নাতে সুসংবাদও প্রদান করো, ওবাশশিরহু বিল জান্নাহ। ফেরত এসে আমি আবু বকরকে বললাম আসুন এবং জান্নাতে সুসংবাদ গ্রহণ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে সুসংবাদ প্রদান করেছেন। আবু বকর সিদ্দিক তিনি আল্লাহর প্রশংসা করলেন, ভেতরে প্রবেশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা তার ডান দিকে তিনি বসে গেলেন। তিনিও একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসেছিলেন সেভাবেই পায়ের নিচের অংশ উন্মুক্ত করে কুয়োর গহ্বরে পা দুটি ঝুলিয়ে দিয়ে বসে গেলেন, তারা সেখানে বিশ্রাম করছেন। আমি ফেরত এসে আবারও দরজায় পাহারার কাজে বসে গেলাম। আবু মুসা বলছেন যে আমি বাড়িতে আমার ভাইকে রেখে এসেছিলাম এবং সেই সময় আমার তার কথা মনে হচ্ছিল। তখন আমি মনে মনে বললাম যে আল্লাহ যদি তার কোনো কল্যাণ চান, মঙ্গল চান, তাহলে যেন তাকে এখানে নিয়ে আসেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে মানুষদেরকে, যারা আসছেন তাদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছেন। আবু মুসা ইচ্ছা করছিলেন যে তার ভাই যদি আসতেন তাহলে কতই না চমৎকার হতো। এমন সময় কে যেন দরজায় কড়া নাড়লো। আমি জিজ্ঞাসা করলাম কে? আগন্তুক ব্যক্তি বললেন আমি ওমর ইবনুল খাত্তাব। আবু মুসা আগের মতোই তিনি বলছেন যে আমি সেখান থেকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালাম এবং বললাম যে ওমর এসেছেন, তিনি প্রবেশের অনুমতি চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে অনুমতি দাও এবং একই সঙ্গে তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করো, ওবাশশিরহু বিল জান্নাহ। তিনি ফেরত আসলেন এবং বললেন আল্লাহ রাসূল আপনাকে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং আপনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব আগের মতো, আবু বকর সিদ্দিকের মতো, তিনি আল্লাহ শুকরিয়া করে ভিতরে প্রবেশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসাছিলেন তার বাম দিকে তিনি একই ভঙ্গিতে বসে গেলেন। তিনিও কুয়োর চত্বরে বসে কুয়োর ভেতরে পা দুটিকে নিচের দিকে ঝুলিয়ে দিলেন। আবু মুসা বলছেন যে আমি ফেরত আসলাম এবং আবারও আমার মধ্যে ইচ্ছা হচ্ছিল যে আল্লাহ যদি আমার ভাইয়ের কল্যাণ চান তাহলে যেন তাকে এখানে পাঠিয়ে দেন। এমন সময় তৃতীয় ব্যক্তি এসে দরজায় কড়া নাড়লেন। আমি জিজ্ঞাসা করলাম কে? তিনি বললেন ওসমান ইবনে আফফান। আবু মুসা আল আশআরি আগের মতোই আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তাকে সালাম জানিয়ে ওসমানের আসা সংবাদ এবং অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে অনুমতি প্রদান করো এবং তাকেও জান্নাতে সুসংবাদ প্রদান করো, তবে বলো যে কিছুটা বিপদ এবং মুসিবতের সঙ্গে, অবাশির হুবিল জান্নাহ মা আল বালা তুসিবহু। আমি এসে বললাম ভেতরে আসুন, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে আপনার উপর কিছু বিপদ মুসিবত আসবে। ওসমান ইবনে আফফান তিনি এই সংবাদ শুনে, জান্নাতে সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা করলেন এবং আরও বললেন আল্লাহুম্মা সাবরান, যে হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, এবং আরও বললেন আল্লাহ মুস্তাআন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সাহায্যদানকারী এবং আশ্রয়দানকারী। উসমান ইবনে আফফান তিনি ভেতরে প্রবেশ করলেন এবং তিনি ভেতরে প্রবেশ করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ইবনে খাত্তাব, তারা যেই প্রান্তে যেই ধারে বসেছেন কুয়ার, সেই চত্বরটি পূর্ণ হয়ে গেছে, সেখানে আর নতুন কোনো ব্যক্তি বসার সুযোগ নেই। তখন তিনি বিপরীত দিকে অর্থাৎ সামনের দিকে সেখানে তিনি বসে পড়লেন। সাঈদ ইবনে মুসা ইব্রাহিমউল্লাহ তিনি এই ঘটনার ব্যাখ্যায় বলেছেন যে তিনজন ব্যক্তি যখন একত্রে বসেছিলেন এর অর্থ হচ্ছে তাদের কবর একই জায়গায় হবে। তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব, তাদের কবর একই জায়গায় হবে। অপরদিকে উসমান সেখানে এসে বসার স্থান না পেয়ে কিছুটা দূরে সামনের দিকে বসলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে যখন সমাহিত করা হয়েছিল তার কবর ছিল মসজিদে নববীর বাইরে, যেখানে উহুদের শহীদদেরকে সমাহিত করা হয়েছে, বাকি গোরস্থান সেখানে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমানের সম্পর্কে বলেছিলেন যে তার উপর কিছু বিপদ মুসিবত আসবে, তবে তিনিও জান্নাতি, তাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের ঘটনা থেকে আমরা দেখতে পাই তার খিলাফতের শেষের দিকে কিছু ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল কিছু ব্যক্তি, যার ফলশ্রুতিতে তারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাও করেছিল, তিনি শাহাদত বরণ করেছিলেন। এই হাদিসটি থেকেও আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। পঞ্চম পয়েন্টে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাবের মর্যাদার প্রসঙ্গে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সালাতের ইমামতি করেছেন। যদিও বিস্তারিত হাদিস থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পছন্দ করেননি, বরং তিনি আবারও বলেছিলেন যে আবু বকর সিদ্দিককে সেই সালাতের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা যেটা বুঝতেন সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক যদি না থাকেন তাহলে ওমর ইবনে খাত্তাব তিনি এই দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, এবং সেটাই এই ঘটনার মূল উদ্দেশ্য। আবু দাউদে হাদিসটি এসেছে, আব্দুল ইবনে জামা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রোগ যন্ত্রণা অসুস্থতা তীব্র আকার ধারণ করলো এবং তিনি অসুস্থ হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলিমদের সঙ্গে আমিও সেখানে তার খেদমতে উপস্থিত হলাম। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের জন্য জানাতে আসলেন, সালাতের জন্য ডাকতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে কোনো এক ব্যক্তিকে বলো সে যেন লোকেদের ইমাম হয়ে সালাত পড়িয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে জামা সেই আদেশ পালন করতে বাইরে আসলেন, তিনি সেখানে আবু বকর সিদ্দিককে দেখতে পেলেন না, আবু বকর সিদ্দিক সেখানে অনুপস্থিত ছিলেন। ওমর ইবনে খাত্তাবকে তিনি লোকেদের মধ্যে দেখতে পেলেন, তখন তিনি বললেন হে ওমর, আপনি উঠুন এবং লোকেদেরকে নিয়ে সালাত আদায় করুন। ওমর ইবনে খাত্তাব তিনি সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করে সালাত আদায় শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কণ্ঠস্বর উঁচু ছিল, বেশ জোরের সঙ্গে সেটাকে শোনা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে সেটা শুনতে পাচ্ছিলেন এবং তিনি সেটা শুনে বললেন যে আবু বকর কোথায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি মনে মনে ধরে নিয়েছিলেন যে আবু বকর সিদ্দিককে এই দায়িত্ব পালন করার জন্য বলা হবে। কিন্তু আবু বকর সিদ্দিকের পরিবর্তে ওমর ইবনে খাত্তাবের কণ্ঠ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাচ্ছিলেন, তখন তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করছেন না এবং মুসলিমরাও সেটাকে পছন্দ করছে না। আব্দুল্লাহ ইবনে জামা পরবর্তীতে আবু বকর সিদ্দিককে ডেকে আনলেন, তিনি সেখানে উপস্থিত হলেন এবং যখন আবু বকর আসলেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে নিয়ে সালাত শেষ করে ফেলেছেন। আবু বকর সিদ্দিক আবারও ইমাম হিসেবে সেই সালাত পুনরায় আদায় করলেন। ওমর ইবনে খাত্তাব পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জামার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার জন্য দুর্ভোগ, তুমি কেন আমার সঙ্গে এমন করলে। অর্থাৎ ওমর বুঝিয়েছেন যখন তুমি আমাকে বলেছিলে যে সালাতের ইমামতি করার জন্য, আমি ধরে নিয়েছিলাম যে এই সংবাদ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে এসেছো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে দিয়েছেন সরাসরি আমার নাম উল্লেখ করে যে আমাকে ইমামতি করানোর জন্য। যদি এমনটা না হতো ওমর কখনোই সালাতের ইমামতি করতেন না। ইবনে জামা তিনি জবাবে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সরাসরি নাম উল্লেখ করে আপনাকে সালাতের ইমামতি করানোর কথা বলেননি, কিন্তু যখন আমি আবু বকর সিদ্দিককে খুঁজে পেলাম না তখন আমি ভেবে দেখলাম যে এই দায়িত্ব পালন করার জন্য দ্বিতীয় যোগ্যতম ব্যক্তি হচ্ছেন আপনি, কাজেই আমি আপনাকে বলেছি। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে সাহাবিদের মধ্যে যেই বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা সহজভাবেই আবু বকর সিদ্দিকের পর যাকে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি মনে করতেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাও তার একটি প্রমাণ। একই রকম আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতাকালীন সময়ে যখন তিনি আবু বকর সিদ্দিকের প্রসঙ্গে আয়েশাকে বলছিলেন যে তাকে ইমামতি করতে বলো, আয়েশা বারবার বলছিলেন যে আবু বকর একজন কোমল হৃদয়ের ব্যক্তি, বরং আপনি ওমরকে বলুন যেন তিনি ইমামতি করেন। সেই ঘটনাও একটি প্রমাণ যে সাহাবায়ে কেরাম তারা বুঝতেন যে আবু বকর সিদ্দিকের পর অথবা আবু বকর সিদ্দিকের পরিবর্তে যিনি দ্বিতীয় যোগ্যতম ব্যক্তি তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সালাতের ইমামতি বা দিনের বিষয়ে নেতা হিসেবে নিযুক্ত হওয়া এটা দুনিয়ার বিষয়ের থেকে উপরে। কাজেই যখন কোনো একজন ব্যক্তি সালাতের ইমাম হবেন তিনি স্বাভাবিকভাবেই দুনিয়ার যে প্রশাসনিক দায়িত্ব বা মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা অথবা খলিফার দায়িত্ব লাভ করা এর জন্য স্বয়ংক্রিয়ভাবেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে যাবেন, কারণ দিনের বিষয়ের স্থান দুনিয়ার বিষয়ের থেকেও অনেক উপরে। সাহাবায়ে কেরাম বিষয়গুলোকে এভাবেই বুঝতেন। বুখারিতে উল্লেখিত আরেকটি হাদিস থেকে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দেখতে পাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মর্যাদার দিক থেকে আবু বকর সিদ্দিককে শ্রেষ্ঠ মনে করতাম, অর্থাৎ আবু বকর সিদ্দিকের সমকক্ষ কাউকে মনে করতাম না, এরপর ওমরকে এবং তারপর ওসমানকে মর্যাদাশীল মনে করতাম। বাকি সাহাবিদের মধ্যে আমরা কাউকে কারো উপর প্রাধান্য দিতাম না, অর্থাৎ বাকিদেরকে আমরা সবাই সমপর্যায়ের মনে করতাম। আজকের আলোচনার শেষ পয়েন্ট, ষষ্ঠ পয়েন্ট, ওমর ইবনে খাত্তাবের মর্যাদার প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আমরা উল্লেখ করব এবং এই হাদিসটি এসেছে বুখারিতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার লাশ খাটিয়ার উপর রাখা হলো। ওমর ইবনে খাত্তাব তিনি শাহাদাত বরণ করেছেন এবং আমাদের শেষ পর্বে আমরা আলোচনা করব কীভাবে তিনি শহীদ হয়েছিলেন সেই ঘটনা প্রসঙ্গে। ওমর যখন শাহাদাত বরণ করলেন তার লাশকে খাটিয়ার উপর রাখা হলো। ইবনে আব্বাস বলছেন যে খাটিয়াটিকে কাঁধে তোলার আগ পর্যন্ত লোকেরা তা চতুর্দিক থেকে ঘিরেছিল এবং ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া পাঠ করছিলেন। আমিও ছিলাম সেখানে উপস্থিত। এমন সময় হঠাৎ করে একজন ব্যক্তি আমার কাঁধের উপরে হাত রাখলেন, আমি চমকে উঠলাম, তাকিয়ে দেখলাম তিনি আলী, এবং আলী ওমরের জন্য আল্লাহর অশেষ রহমতের দোয়া করছিলেন। তিনি বলছিলেন হে ওমর, আমার জন্য আপনার চেয়ে অধিক প্রিয় এমন কোনো ব্যক্তি আপনি রেখে যাননি যার আমলের অনুসরণ করে আল্লাহর নৈকট্য আমি লাভ করব। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর সম্পর্কে বলছেন যে আমার জন্য আপনার থেকে অধিক প্রিয় এমন কোনো ব্যক্তি আপনি রেখে যাননি যার কাজ বা আমলের অনুসরণ করে আল্লাহর নৈকট্য আমি লাভ করতে পারি। এবং তিনি আরও বলছেন আল্লাহর কসম, আমার এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ আপনাকে আপনার দুজন সাথীর সঙ্গে জান্নাতে একত্রিত করবেন। সেই দুজন সাথীকে তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক। আলী বলছেন যে আমার মনে আছে আমি বহু ঘটনায় বহুবার দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি এবং আবু বকর ওমর কোথাও গেলাম, আমি আবু বকর এবং ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর এবং ওমর বের হয়ে গেলাম। সুতরাং এই ঘটনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তির মাধ্যমে ওমর ইবনে খাত্তাবের আরেকটি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় যে দুইজন ব্যক্তি যুগলবন্দি ছিলেন তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটিকেও একটি প্রমাণ এবং সংকেত হিসেবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা এই উম্মার দায়িত্ব গ্রহণ করবেন তারা হচ্ছেন তার সবসময়ের দুইজন সাথী, সার্বক্ষণিক সঙ্গী আবু বকর এবং ওমর, এবং তাদের মাধ্যমেই পরবর্তীতে মুসলিমদের খিলাফা এটা শুরু হয়েছিল, যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে মুসলিমদের নেতৃত্ব এবং পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঘটনা এবং পরবর্তীতে যখন আবু বকর সিদ্দিক খলিফা হিসেবে নিযুক্ত হলেন সেই সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ভূমিকা কী ছিল। এভাবে ওমর ইবনে খাত্তাবের খলিফা হিসেবে নিযুক্ত হওয়া পর্যন্ত এই বিষয়গুলো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা উল্লেখ করার চেষ্টা করব। ওসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।